আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা দেখব যাকাত আদায়ে সীমা লঙ্ঘন করা ও খেয়ানত করা কি জায়েজ? না, অবশ্যই জায়েজ না। যাকাত আদায় মানে যে আদায় করবে, যাকাত আদায় করতে হয়। সব মানুষ যাকাত আদায় করে যথা জায়গাতে পৌঁছাতে পারে না। অনেক মানুষ আছে যে তারা নিজের জায়গাতেই থাকে, বাইরে থেকে লোক আদায় করতে এলে তবে যাকাত দেয়, নচেত অনেক সময় সে কোথায় মিসকিন, কোথায় দিতে হয় সে খুঁজেও পায় না। আপনারা সৌদি আরবে দেখেছেন মরুভূমিতে যেখানে উঁট ছাগল আছে সেখানে লোক গিয়ে, সরকারি লোক গিয়ে যাকাত আদায় করে, একে জিবায়া বলে। তো আছে এরকম, আমাদের দেশেও আছে, আদায়কারী আছে, মাদ্রাসার পক্ষ থেকে যাকাত আদায় করছে, আদায়কারী রাখা হয়। সেখানে দেখবেন পার্সেন্টেজ হিসাবে যাকাত বা এই ফেতরা দান ইত্যাদি তারা পার্সেন্টেজ হিসাবে কাজ করে। কেউ হাপাহাপি মানে 100 টাকা দান পেলে মাদ্রাসাকে দেবে 50 আর তার পকেটে 50। এখন মাদ্রাসাওয়ালারা দেখছে, কোন জায়গায় এর থেকেও বেশি শুনেছি 60% দেয় বা 60% নিজে খায়। মাদ্রাসাওয়ালারা দেখছে পড়ে পাওয়া টাকা 14 আনায় লাভ, আমার যদি 100 টাকার মধ্যে 40 টাকাই পাওয়া যায় তো লাভ, যাও আদায় করো। আর সে বেচারি কষ্ট করে মেহনত করে আদায় করে, কারণ তার 60% সে তার নিজের, এই জন্য আদায় করে। আবার তা সত্ত্বেও আদায়কারীরা অনেক সময়ে কি করে, কি করে আদায়কারীরা অনেক সময়ে চুরি করে, অনেক সময়ে দান, অনেকে দেখবেন টাকা দিচ্ছে কিন্তু তার ওই রিসিপ্ট নেওয়া বা ওইটাকে কি বলা হয় রসিদ নেওয়া দরকার নেই, কিন্তু বেচারি জানে না যে আদায়কারী হয়তো রসিদে লিখবেও না আর গোটাটাই তার নিজের পকেটে ভরে নেবে। অনেক আদায়কারী আছে, আপনি দিচ্ছেন 5 কেজি ধান, ঠিক আছে, দিয়েছে শুধু 5 লিখছে, দিয়ে রসিদটা কেটে আপনাকে দিচ্ছে, আপনি খেয়ালও করলেন না যে এখানে 5 লেখা আছে কিন্তু ধান লেখা নেই, কিন্তু আদায়কারী পরে সে 5-5 জায়গাতে ধানের জায়গাতে কি লিখে জানেন, টাকা। হ্যাঁ, এসব শুনেছেন না? শুনেন, এসব বহু শোনা যায়, বহু কারবারই করে ওরা। শুনেছি আদায়কারীরা বহু রকমের কারচুপি করে নিজেদের পেট ভরে, নকল চেক ছাপায়, মাদ্রাসার নামে চেক আছে কিন্তু মাদ্রাসার চেক ওই মাদ্রাসার নামেই নকল চেক ছাপায়, কোন জায়গায় মসজিদ হবে নকল, হ্যাঁ মসজিদ হচ্ছে, নকল চেক বানিয়ে আদায় করে বেড়াচ্ছে আর খাচ্ছে, এমন আদায়কারী বহু আছে। তো এইভাবে বহু আদায়কারী খেয়ানত করে এবং যাকাতের মাল এইভাবে চেয়ে চেয়ে খায়, আল্লাহুল মুস্তাআন। এটা কি হালাল তার জন্য? অবশ্যই না, অবশ্যই না, যাকাত তো হালালই না তার জন্য, তার উপরে আবার কারচুপি। তো কত রকম গুনাহ তারা করে, আল্লাহুল মুস্তাআন। এখন শুনেন কয়েকটি হাদিস, আদায় করতে গিয়ে কোন উপহার বা ঘুষ গ্রহণ করা যাবে না। ঘুষ কেন আদায় করতে গিয়ে, ঘুষ মানে আদায় করতে গিয়ে ঘুষ খাওয়া যায় নাকি, কিরকম বলুন তো? যেখানে উট আছে মনে করুন, উটের হিসাব করতে যাবে, যে আদায় হিসাব করছে তাকে যদি ঘুষ দেওয়া হয় তো হিসাবটা কি করে কম করে ধরবে, নিয়ে আল্লাহর হকে মার দেবে, তাই না? তো এইভাবে ঘুষ দেয়। তো অনেকে মনে করে জোর জুলুম করে আদায় করে, এটাও ঠিক না। অনেকে জোর জুলুম করে দেখা যাচ্ছে হিসাবে হয়তো একটা কম হচ্ছে, সে না জোর করে আপনি ধরে নিচ্ছে তাকে, জুলুম করে আদায় করছে, এটাও চলবে না। আর আদায় করে নিয়ে এসে তাতে খেয়ানত করাও চলবে না। বেশ, হাদিস দেখি আমরা কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিস্তাআমাল্লাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মিখিয়াতান ফামা ফাওকাহু কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিকে আমাদের আদায়কারী নির্বাচন করলাম, কিসের আদায়কারী? যাকাত আদায়কারী, আদায়কারী নির্বাচন করলাম, অতঃপর সে যদি তার থেকে একটা সুই গোপন করে নেয়, সুই সুই সুচ কত দাম হবে আমাদের দেশে, হয়তো 1 টাকা দাম কি 2 টাকা দাম একটা সুই, তো সেই সুই যদি গোপন করে নেয় অথবা তার থেকে বেশি কিছু, কানা গরুলান, এটা হবে খেয়ানত, যে খেয়ানত কাল কেয়ামতের দিনে নিয়ে উপস্থিত হবে। আর এমনিতে এই হাদিসে আছে যে কাল কেয়ামতের দিনে প্রত্যেক খেয়ানতকারীর পাছাতে ঝান্ডা থাকবে, ঝান্ডা দেখে বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে খেয়ানত করেছে, আল্লাহুল মুস্তাআন। কত বড় মানে লাঞ্ছনা কেয়ামতের মাঠে। এমনিতে জানেন যাদের, যারা চেয়ে খায়, চেয়ে মেগে খায়, যাদের প্রয়োজন ছাড়া চায়। এই তো আমাদের দেশে খবর শুনলাম যে এক ভিখারি কয়েক লাখ টাকা ব্যাংকে জমা করতে গেছে, দিয়ে বলেছে যে এত টাকা তুমি তো ভিখারি, ভিক্ষা করে খাওয়াতে এত টাকা পেলে কোথা, তো বলছে জমি জায়গায় বিক্রি করেছি, ডকুমেন্টস নিয়ে এসো, নিয়ে গেছে। তো যাই হোক, আপনাদের দেশেও শুনেছেন যে একজন ভিখারি তার সে তার ছেলেকে মোবাইলে দোকান করে দিয়েছে, তারপর অনেক কিছু, অনেক কিছু ব্যাপার তো আছে। তাদের মুখে কাল কেয়ামতে মাংস থাকবে না, চোখ আছে, নাক আছে, কিন্তু হাড্ডি, বুঝতে পারছেন, দাঁত বেরিয়ে আছে। আল্লাহ, কি ভয়ঙ্কর দেখতে লাগবে, লোকে দেখেই বুঝতে পারবে যে লোকটা দুনিয়াতে অপ্রয়োজনে চেয়ে খেত, আর লোকের কাছে হাত পেতে খেত, চেয়ে চেয়ে খেত। তো ইনশাআল্লাহ চাওয়ার ব্যাপারে আমাদের কথা আছে। আজকে হলো কি যে আপনি যাকাত আদায় করবেন, যাকাত আদায়ের ব্যাপারে খেয়ানত, যদি আপনি মাদ্রাসায় আদায়কারী হন কিংবা সরকারি আদায়কারী হন, সরকারি আদায়কারী আমার মনে হয় সৌদি আরব ছাড়া কোথাও আছে কিনা আল্লাহ জানে, তো যদি মাদ্রাসার আদায়কারী হন, মাদ্রাসায় আদায় করতে গিয়ে যদি আপনি সেখান থেকে একটা সুই নিয়ে নেন, তাহলে সেটা কি হবে, আপনার খেয়ানত হবে, কেয়ামতে আপনি সেটাকে উপস্থিত দেখবেন। পার্সেন্টেজে আদায় করা জায়েজ কি না, হ্যাঁ জায়েজ, যদি ইত্তেফাক হয়, যেটাকে ইত্তেফাক বলে চুক্তি, সেই চুক্তিতে মাদ্রাসা পক্ষ রাজি। আর এই জন্য বললাম না যে মাদ্রাসার লোকে দেখছে যে পড়ে পাওয়া টাকা 14 আনায় লাভ, চল বাবা তাই হোক, চুক্তিতে রাজি হয়ে গেল, তখন জায়েজ, আমার জন্য জায়েজ যে আমি ওই চুক্তিতে আদায় করব এবং মাদ্রাসাকে পার্সেন্টেজ, কিন্তু পার্সেন্টেজে আবার কম বেশি করলে হবে না, তাতে আবার কারচুপি করলে হবে না। যাই হোক, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইস্তামাল্লাহু আলা আমালিন ফারাযাকনাহু রিযকান ফামা আখাযা বাদা যালিকা ফাহুয়া গুলুল। এবারে আরেক শ্রেণীর আদায়কারী আছে, যে আদায়কারী পার্সেন্টেজ না, কিসে কিসে কাজ করে, বেতনে কাজ করে, তার মানে মাদ্রাসায় তাকে রেখেই নেওয়া হলো, সে মাসে মনে করুন 10,000 টাকা বেতন পাবে, কিন্তু তার কাজ কি, আদায় করা। এবারে মাদ্রাসার লোকরা এই জন্য বেতনভোগী রাখে না, কেন জানেন, কারণ এ ঠিক মতো আদায় করবে না, এ যাবে কোন চায়ের দোকানে বসে চা খেয়ে চলে আসবে, বলে এত টাকা হলো, তার বেতনটাই দেখা যাবে উঠেনি। এই জন্য মাদ্রাসায় কি করা হয়, পার্সেন্টেজ দেওয়া হয়, যা বাবা তুই বেশি খাবি খা, কিন্তু মাদ্রাসার আদায় হবে, এই লাভটা দেখে এই সর্বনাশটা হয়, বুঝতে পারছেন। তো মুশকিল হলো কি যে যদি কেউ বেতন আদায় কি বলে আপনার বেতনভোগী আদায়কারী হয়, তাহলে সে যখন আদায় করতে যাবে, আদায় করতে গিয়ে যা কিছু পাবে সেগুলো কার, মাদ্রাসার। এখন যদি কেউ বলে এই 10 টাকা আপনার, না, ওই 10 টাকাও কার, মাদ্রাসার, কারণ সে বেতন পায়, সে বেতন পেয়ে কাজ করছে, সুতরাং যা কিছু পাবে তার নামে কোনো খাস গিফটও সে নিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা আখাযা বাদা যালিকা ফাহুয়া গুলুল, যদি বেতন ছাড়া অন্য কিছু বেশি নেয় তাহলে সেটা কি হবে, খেয়ানত হবে, এই খেয়ানত করা যাবে না। তবে যদি মাদ্রাসা থেকে অনুমতি থাকে যে যদি তোমাকে কেউ কিছু দেয় তুমি নিতে পারো, আলাদা কথা, কিন্তু আমার মনে হয় না যে এরকম অনুমতি দিলে, তো বুঝতেই পারছেন ফাঁক অনেক বেরিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একটা লোককে আবুল ওয়ালিদ বলে একজন লোক ছিল, তাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাদকা আদায় করার জন্য পাঠিয়েছিলেন, আর পাঠানোর সময় বললেন, হে আবুল ওয়ালিদ, ইয়া আবুল ওয়ালিদ, ইত্তাকিল্লাহ, আবুল ওয়ালিদ তুমি আল্লাহকে ভয় করো, লা তাতি ইয়াউমাল কিয়ামাতি বিবাইরিন তাহমিলুহু লাহু রুগা আও বাকারাত আও বাকারাতান লাহা খোয়ার, তুমি আও বাকারাতিন লাহা খোয়ার আও শাতিন লাহা নুয়াজ আও তুয়াজ, তার মানে তুমি কেয়ামতের দিনে এই অবস্থায় এসো না, হে আবুল ওয়ালি তুমি আল্লাহকে ভয় করো, তুমি যেন কেয়ামতের দিনে নিজ ঘাড়ে কোন চিহি রব বিশিষ্ট উঁট, দেখছেন, তার মানে যদি উঁট আপনি খেয়ানত করেন জাকাত, একটা উঁট গায়েব করে দিলেন, তো কেয়ামতে ওই উঁট ঘাড়ে চাপানো থাকবে, আর শুধু চাপানোই থাকবে না, উঁটটা চি চি করে শব্দ করবে, মানুষের কাছে জানাবে যে দেখো এই গেই উঁটও খেয়ানত করেছিল আদায় করতে গিয়ে, কিংবা মে মে রব বিশিষ্ট ছাগল, কিংবা হাম্বা রব বিশিষ্ট গাই, কিংবা হ্যাঁ এই অবস্থায় বহন করা অবস্থায়, ঘাড়ে বহন করা অবস্থায় তুমি উপস্থিত হইও না। তখন উবাদা বলেন, হে আল্লাহর রসুল, ব্যাপার কি সত্যই তাই, বললেন হ্যাঁ, তাই সেই সত্তার কসম বললেন হ্যাঁ তাই এই ওয়াল্লাজি নাফসি বিয়াদিহিন জালিকালা কাজালিক ইল্লা মার রাহিমাল্লাহ ব্যাপারটা এইরকমই সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে ব্যাপারটা এই রকমই তাহলে কি করা যাবে ইল্লা মার রাহিমাল্লাহ আল্লাহ যাকে রহম করবেন সে কথা আলাদা কালা ফা ওয়াল্লাজি বাআসাক বিল হাক্কি লা আমালু আলা শাইইন আবাদান উবাইদা উবাদা হচ্ছে আবুল ওয়ালিদ একই তো তখন উবাদা বললেন আবুল ওলিদ বললেন আল্লাহর কসম বা আল সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যের সাথে প্রেরণ করেছেন কে আল্লাহ আমি আপনার বাইতুল মালের লা আমালু আলা শাইইন আবাদান আপনার বাইতুল মালের কোনো ব্যাপারে কোন চাকরিই করব না তার মানে হয়তো বা মন আমার কি হবে মনে লোভ ধরবে আমি হয়তো কিছু নিয়ে ফেলব এই জন্য এই চাকরি বড় কঠিন বাইতুল মালের চাকরি বড় কঠিন যদি খেয়ানত হয়ে যায় তো সেই খেয়ানত একটা ছাগল একটা উঁট মাথায় বহন করে কি বলে ঘাড়ে বহন করে আনতে হবে চিন্তা করতে পারছেন কি বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা কাল কেয়ামতের দিনে বিশাল দুরবস্থা যে একটা উঁটকে আপনার ঘাড়ে যদি আপনি উঁট খেয়ানত করেন ছাগল খেয়ানত করলে ছাগল আপনার ঘাড়ে চাপানো থাকবে এবার যদি টাকা খেয়ানত করেন তো জানি না আল্লাহ তাআলা কোন আকারে আপনার সেই টাকা আপনার ঘাড়ে চাপিয়ে দেখানো হবে যে এই লোক দুনিয়াতে জাকাতের মাল খেয়ানত করেছিল আরেকটা হাদিস শুনেন আবু হুমায়ুন সাইদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদের ইবনে লুতবিয়া নামক এক ব্যক্তিকে জাকাত আদায় করার কাজে কর্মচারী নিয়োগ করলেন সে ব্যক্তি আদায়কৃত মাল সহ ফিরে এসে বলল এটা আপনাদের বাইতুল মালের আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে এটা এটা বাইতুল মালের আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে পায় অনেক আদায় করতে গিয়ে বলে এটা আপনার এইটা আপনার মানে কি এই যে ঘুষ এটা ঘুষ হয়ে যাবে তাই না তো এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠে দণ্ডায়মান হয়ে আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করে বললেন আম্মাবাদ অতঃপর বলি যে আল্লাহ আমাকে যে সকল কর্মের অধিকারী করেছেন তার মধ্যে হতে কোন কর্মের তোমাকে তোমাদের কাউকে কর্মচারী যদি নিয়োগ করি তো সে ফিরে এসে বলে কিনা এটা আপনাদের আর এটা উপহার স্বরূপ আমাকে দেওয়া হয়েছে যদি সে সত্যবাদী হয় তবে তার বাপ মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন তাকে কোন উপহার দেওয়া হচ্ছে কি না যদি আমার তরফ থেকে আদায় করতে না যেত তো উপহারটা পেত তাহলে পাঠানো হচ্ছে যার তরফ থেকে যেটা পাচ্ছে সেটা কার যে পাঠাচ্ছে তার আল্লাহর কসম তোমাদের মধ্যে যে কেউ কোন জিনিস অনধিকার গ্রহণ করবে না হক গ্রহণ করবে সে কেয়ামতের দিন তা নিজে ঘাড়ে বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অতএব আমি যেন অবশ্যই চিনতে না পারি তোমাদের মধ্যে হতে কেউ যেন নিজ ঘাড়ে চিহি রব বিশিষ্ট উঁট অথবা হাম্বা রব বিশিষ্ট গায় অথবা মে মে রব বিশিষ্ট ছাগল বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে বা করেছে সতর্ক করছেন যে কেয়ামতের দিনই অবস্থা হবে সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও আবু হুমায়ুদ বলেন অতঃপর নবী সাল্লাম তার উভয় হাতকে উপর দিকে এতটা তুললেন তারপর উভয়ে এতটা তুললেন যে তার বগলের শুভ্রতা দেখা গেল এভাবে তুললেন অতঃপর বললেন হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম আল্লাহ হুম্মা হাল বাল্লাগত এইভাবে হাত তুলে বললেন আমি কি পৌঁছে দিলাম এই হাদিসটা দিয়ে যারা ফরজ নামাজের পর দোয়া মোনাজাত করা হাত তুলে মোনাজাত করা জায়েজ বলে তারা এই হাদিসটাও দিয়েছে এখানে কোন ফরজ নামাজের পরের কথা আছে এখানে মোনাজাত করার কথা আছে এখানে বলা হয়েছে হে আল্লাহ তুমি সাক্ষী থেকো তো এইটা দিয়ে ফরজ নামাজের পর কি করে হয় মারে ঘটনা ফুটে সর মানে এক জায়গার একটা নিয়ে আর এক জায়গায় গিয়ে ফিট করছে খালি মোনাজাতটাকে জায়েজ করার জন্য কত রকম দলিল নিয়ে এসছে যা ফরজ নামাজের পর নয় বুঝতে পারছেন আর তাছাড়া এখানে মোনাজাতের কথাও নেই আল্লাহ হুম্মা এখানে বলছে আল্লাহ হুম্মা হাল বাল্লাক আল্লাহ তুমি সাক্ষী থেকো বা তুমি আমি কি পৌঁছে দিলাম এই বলে হাত তুলেছেন তা ওরা বলছে যে না হাত তুলে মোনাজাত করা যায় হাত তুলে মোনাজাত করা যায় না যায় কেউ বলছে না অনেক দলিল আছে হাত তুলে মোনাজাত করা যায় তাই না কিন্তু ফিক্সড জায়গাতে মোনাজাত করতে হয় বা করতে না করলে চলে না অনেকে মনে করছে তো ফরজ বাবারে দোয়া না করলে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে যাবে তো না ফরজ নামাজের পরে মোনাজাত না করলে নাকি একেবারে যদি আপনি দোয়া না করেন আল্লাহর কাছে তাহলে তারা মানে একটা প্রশস্ত জিনিসটাকে নিয়ে এসে এক জায়গায় সংকীর্ণতার সাথে ফিট করে দেয়, এটাই বড় দুঃখের কথা। বলা বাহুল্য, জাকাতের টাকা চুরি বা জালিয়াতি করা, জাল চেক নিয়ে আদায়কারী, অথবা পাঁচ কেজিকে পাঁচ টাকা করে অথবা পঞ্চাশকে পাঁচ করে তশরূপকারী মাগারামের যে কি অবস্থা হবে তা বলাই বাহুল্য। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত করুন আর আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এইসব খেয়ানতে না পড়ি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।